بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها، فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم، وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا، يضل به كثيرا ويهدي به كثيرا، وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض، أولئك هم الخاسرون. دوتي أتبعكم সূরা বাকারা 26 এবং 27 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াসতাহি আন ইয়াযরিবা মাসালান মা বাউযাতান ফামা ফাওকাহা। আল্লাহ লজ্জা হয় না কোন উদাহরণ পেশ করতে, চাই সে উদাহরণ মশার হোক কিংবা এর চেয়ে কোন এর চেয়ে ছোট প্রাণী হোক বা ছোট কিছু হোক অথবা এর চেয়ে বড় কিছু হোক, আল্লাহ পাক উদাহরণ পেশ করতে লজ্জা করেন না। আল্লাহ কত বড়, কেউ বলতে পারে আল্লাহ কত বড়? আল্লাহ সুবহানাল্লাহ, মানুষ কত বড়, কোনো কোনো প্রাণী আছে মানুষের চেয়ে কত বড়, ফেরেশতা কত বড়, জিবরীল আলাইহিস্সালাম কত বড়, আল্লাহর কুরসি কত বড়, সাত আকাশ সাত জমিন সাত আকাশ কত বড়, গ্রহ নক্ষত্র কত বড় বড় গ্রহ নক্ষত্র, আল্লাহর আরশ কত বড়, সুবহানাল্লাহ, আর আল্লাহ কত বড়, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে, লাইস কামিসলিহি শাই, আল্লাহর সাথে কারো তুলনা হয় না, আল্লাহ কত বড়, সুবহানাল্লাহ। সেই হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ কুরসির সামনে সাত আকাশ এমন যেমন একটা বিশাল মাঠের সামনে একটা আংটি, বিশাল একটা মাঠের সামনে আংটি কত বড়, বুঝতে পারছেন আংটির কোন তুলনা হয় বিশাল মাঠের সামনে? তো আল্লাহর কুরসির সামনে সাত আকাশ। আচ্ছা আল্লাহ আরশ কত বড়, ওই আল্লাহর কুরসির সামনে সাত আকাশ, আর কেউ কেউ উল্লেখ করেন সাত জমির। তো সাত আকাশ আর কুরসি, আল্লাহর কুরসির সামনে যেভাবে সাত আকাশ ছিল ওইভাবে আল্লাহর আরশের সামনে সাত আকাশ ও কুরসি, সুবহানাল্লাহ। অর্থাৎ এত ছোট আল্লাহর আরশের সামনে কুরসি এবং সাত আকাশ বা সব কিছু বলে সুবহানাল্লাহ, মানে আল্লাহর আরশ কত বড়। এবারে আল্লাহ পাক কত বড়, লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। তাই আল্লাহ রব্বুল আলামিন আরশের উপরে আরশে আছেন, কিরকম বলতে পারবো এই প্রশ্ন করাই ঠিক না। কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত আল্লাহ কোথায় আরশে আছেন। তো আল্লাহর সামনে তো সব সমস্ত সৃষ্টি কিছুই না, এবারে কিরকম আছেন আল্লাহ পাক এই কল্পনা করাটাই ঠিক না। আল্লাহ আল্লাহর মতো আছে, সুবহানাল্লাহ। এবারে আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহর সাথে তো কোনো সৃষ্টির তুলনাই হয় না। তো আল্লাহ পাক একটা মশার উদাহরণ পেশ করে আল্লাহ বলছে আমি এটা এতে আমার লজ্জা বোধ হয়, সুবহানাল্লাহ। আচ্ছা মশার চেয়ে যদি আরো ছোট কিছু হয় তার উদাহরণ পেশ করতে আমার লজ্জা বোধ হয় না, এর চেয়ে বড় কিছু হোক তার উদাহরণ পেশ করছে আমার লজ্জা উদাহরণ। এই জন্য রব্বুল আলামিন অন্যত্র মাকড়সার কথা উল্লেখ করেছেন। مثل الذين اتخذوا من دون الله اولياء كمثل العنكبوت যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে, অন্যকে ওলি বানিয়েছে, অন্যকে মাবুদ বানিয়েছে, তাদের উদাহরণ আঙ্কবুতের মধ্যে। আঙ্কবুত মানে কি? মাকড়সা। মাকড়সার জাল কত বড় শক্তিশালী। হ্যাঁ, ওই রকম এইসব মাবুদ বাতিল, এদের জাল কত বড় শক্তিশালী। লা ইলাহা কত বড় শক্তিশালী বলেন তো, কোন শক্তি আছে? এইসব দেবদেবীর কোন শক্তি নাই, অমুক বাবার তমুক দেবার বাবার কোন শক্তি নাই, কোন দেবদেবীর কোন শক্তি নাই। আবার আল্লাহ কত, আল্লাহর সাথে কোন তুলনা হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন আগে যে মুনাফিকদের উদাহরণ পেশ করলেন, তো কোনো কোনো মুফাসসির উল্লেখ করছেন মুনাফিকরা বললো আল্লাহ এত বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব বস্তু উদাহরণ দিবে? তো আল্লাহ বলছেন লা শুনো, মানে যেসব মুফাসসিরেরা একথা বলেছেন তাদের কথা বেশি খাপ খায়, কারণ এর পূর্বেই রব্বুল আলামিন আপনারা শুনলেন আল্লাহ পাক মুনাফিকদের উদাহরণ কিরকম দিয়েছেন, মানুষের বৃষ্টির মতো অথবা ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালায়, তো তাদের কথাই বেশ যুক্তিযুক্ত। তারা বললো আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এত বড়, এত বড় মর্যাদাশীল রব্বুল আলামিন, তো তিনি কি এগুলির উদাহরণ দিবেন? তো আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকা। আল্লাহ পাক কোন যে কোনো প্রাণী চাই মশাই হোক না কেন, এর উদাহরণ পেশ করতে আল্লাহ পাকের লজ্জা লাগে না। এর চেয়ে ছোট হোক মানের দিক দিয়ে অথবা এর চেয়ে বড় হোক, আল্লাহ পাক এর উদাহরণ পেশ করতে লজ্জা বোধ করেন না। সুবহানাল্লাহ। এরপরে উদাহরণ তো পেশ করলেন, তারপর বলছেন فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا وَمَا يُضِلُّ بِهِ إِلَّا الْفَاسِقِينَ جرى إيمان دار ترى إيشو قدهر سنة بوله এটা তো আল্লাহর পক্ষ থেকে সত্য উদাহরণ। এই উদাহরণটি সত্য কার পক্ষ থেকে? তাদের রবের পক্ষ। ফায়ালামুন তারা জানে এটা সত্য সত্যি আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। ফাআমাল্লাযীনা আমানু ফায়ালামুন আন্নাহু আল-হাক্কু মির রাব্বিহিম, তারা বিশ্বাস করে এটা আল্লাহর পক্ষ থেকে। আমি যদি এর উদাহরণ দিই তো এখন কত কোথায় কোথায় চলে যাবো, শুধু আল্লাহ পাকের কালাম থেকে আপনারা শুনুন। যারা মুমিন কোরআনে যা নাযিল হয়েছে তা তারা পরিপূর্ণ রূপে বিশ্বাস করে এটা হলো আল্লাহর কালাম। আল্লাহ হচ্ছে হক, তার কালাম হক, আল্লাহ সত্য, তার বাণীও সত্য, আর যার উপর এ বাণী নাযিল হয়েছে তিনিও সত্য, আর তিনি কে বলেন? তাহলে আপনারা আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ সত্য, তার কালাম সত্য, যার উপর নাজির হলো এ কালাম তিনিও সত্য, আর তিনি হলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলে আরে এ উদাহরণ দিয়ে আল্লাহ পাকের কি ইচ্ছা ছিল, অর্থাৎ বিশ্বাস করে না বলে এটা কিরকম হয় আল্লাহ উদাহরণ দেয়। এটা কাফেররা এরকম বলে, মুনাফিকরা এরকম বলে, এটা আগে শুনেছেন। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এরকম মিথাল বা উদাহরণ পেশ করে আল্লাহ পাকের কি উদ্দেশ্য, আল্লাহ কি উদ্দেশ্য করলো, কি উদ্দেশ্যে এই মিসাল বা এই উদাহরণ পেশ করলো? আমি বিশ্বাস নাই এটা হচ্ছে আল্লাহর কালাম। আর মুমিনিন তারা বিশ্বাস করেন আল্লাহ পাক কোরআনে কারিমে যাই পেশ করেছেন সবই আল্লাহর পক্ষ থেকে। তাই কোরআনে কারিমে কোন কোন সময় আল্লাহ পাক উদাহরণ পেশ করছে, এর পূর্বেকার নবীদের কাহিনী আল্লাহ পাক পেশ করছে কোরআনে কারিমে, আছে না? আখরাতের কথা উল্লেখ হয়েছে, বিধি বিধানের কথা উল্লেখ হয়েছে, আল্লাহর একত্ববাদের কথা উল্লেখ হয়েছে, দেখবেন জান্নাতের কথা উল্লেখ হয়েছে, জাহান্নামের কথা উল্লেখ হয়েছে। এর পূর্বে আপনারা শুনেছেন যারা মুমিনিন তাদের জন্য কি জান্নাতের সুসংবাদ, আল্লাহ বলেছেন যারা ঈমান আনলো আর নেক আমল করলো তুমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। এবারে যদি আমরা ঈমানদার হই তাহলে আমরা জান্নাতের সুসংবাদ পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকারের ঈমানদারদের অন্তর্ভুক্ত করুন। এরপরে বলছেন আল্লাহ পাক ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে অনেককে গুমরাহ করেন আর অনেককে হিদায়ত দেন। কোন কোন মুফাসসির বলছেন মানে কাসীরা বলতে মুনাফিকিন, মুনাফিকদেরকে, আর কাসীরা বলতে দ্বিতীয় ইয়াহদি বিহি কাসীরা বলতে মুমিনিন, আলহামদুলিল্লাহ। আর আমভাবে যদি সাধারণভাবে নেওয়া হয় কমন ভাবে তাহলে এই কোরআন পড়ে অনেক মানুষ হেদায়ত পাচ্ছে, পাচ্ছে না? আবার এই কোরআন পড়েই অনেক মানুষ নাস্তিক আর মুরতাদ হচ্ছে, কাফের হচ্ছে। কত বিধর্মী ইউরোপ আমেরিকায় সারা বিশ্বে নাস্তিক পর্যন্ত তারা কোরআনে করিম তিলাওয়াত করে মুসলমান হচ্ছে, আলহামদুলিল্লাহ। আর কত মুসলিম নন্দারী কথিত মুসলিম কোরআন পাঠ করে নাস্তিক আর মুরতাদ হচ্ছে, হচ্ছে কিনা? মুশরিকরা কোরআন পাঠ করেই দলিল পেশ করে, কাফের কুফার কোরআন থেকেই দলিল পেশ করে। আর কত কাফের, কত মুশরিক, কত হিন্দু, কত মজুসি, কত অগ্নি পুজো আমরা দেখতে পাচ্ছি উপস্থিত সবাই, কোরআন পাঠ করে তারা হেদায়ত পাচ্ছে। আপনারা কি কোরআন পাঠ করে হেদায়তের উপর থাকবেন না হেদায়ত থেকে সরে যাবেন? যদি এরকম হয় তাহলে হজ করে কোন লাভ নেই কিন্তু, হজ বড় না ইমান বড়? মাশাআল্লাহ, আসল জিনিস কোনটা? দ্বিতীয় নম্বর সালাত, কালিমা শাহাদাহ, প্রথম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এর পরে কোনটা? সালাত। আপনি হজ করে নেবেন জীবনে একবার ফরজ, মা আমার আছে কিনা নাই, পড়লে পড়লাম নাইলে নাই, হজের সময় আসলে হয়তো সেন্টারে আসে, আল্লাহ বিভিন্ন প্রতিষ্ঠান আছে ওই হজে নিয়ে যায় না, ওদের কাছে গিয়ে ধর্ণা দেয়, অনেকে আছে বলো যাও ইমামের দস্তখত নিয়ে আসো, হ্যাঁ ইমাম এরকম বলে কোন অসুবিধা না, হয়তো হেদায়ত পেয়ে আমাকে দুইটা আমার ইমামের জন্য বেনামাজিকে বেমনমাজির পক্ষে সাক্ষ্য দেয়া দস্তখত দেয়া জায়েজ না, যেহেতু সে জানে অনুবাদ করে যে কেউ হোক ইমাম, কথা বুঝতে পারছেন? মক্কার ইমাম হোক না কেমন, যদি দিয়ে দেয় হবে না, কারণ তুমি জানো তুমি নামাজ পড়ো না, হয়তো ইমাম মক্কার ইমাম দিয়ে দিন দেখতে দেখা যায় ভালো সাহ, সে হয়তো অনেক সময় খেয়াল করে নিল মুসলিম একামা সাহ ওর নামাজ তো পড়বে হিসেবে দিয়ে দিল, কিন্তু তুমি জানো তুমি নামাজ পড়ো না, তো তোমার জন্য এই অবস্থা এই প্রতিষ্ঠান যার শর্ত হচ্ছে প্রথম নম্বর হজ আদায় করাবার জন্য সলাহ, আপনি নামাজ পড়েন না, আপনি ধুকা দিয়ে চলে গেলেন, হজ কবুল হবে? মন থেকে বলছেন না মুখ থেকে বস, মন থেকে সবাই বলেন, বিশেষ করে যারা নাম প্রত্যেক প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠান আপনি যাবেন প্রথম নম্বর শর্ত তাদের ইমান তো আছেই, যে মসজিদ ইমান, আরেকটা কি হবে সলাহ, আর আরেকটা শর্ত তারা করে থাকে ইয়াদ রাখবেন ফরজ হজ নফল না, ফরজ হজ নফল না, আমি এখানে যাদের নাম দিচ্ছি ফরজ হজ নফল না, বুঝতে পারছেন? তো কেউ যদি এরকম হয় খবরদার ধোকা দিয়ে যাবেন, আপনার হজ কবুল হবে না, আপনি ধোকাবাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশ্শানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে ধোকা ব্যবহার করবে সে আমাদের আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুবহানাল্লাহ, বুঝছেন? খবরদার দোকান দিবেন না, একদম স্পষ্ট হালাল হারাম বুঝে চলবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এই কোরআনের মাধ্যমে অনেককে লাপাক গুমরাহ করে, আবার অনেককে লাপাক হেদায়েত করে। কোন একটি লোক এখানে শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি থাকাকালে জামে ইসলামী মদিনা ইউনিভার্সিটি পড়তেন। উনি আগে ছিলেন খ্রিস্টানদের ফাদার, পোপের অফিসে তিনি কাজ করতেন। আল্লাহ পাক ওখানে ওই পোপের অফিসে, ফাদারের অফিসে কোরআন কারীম পৌঁছে দিয়েছে। সে কি করল, সে দেখছে তারই একটা সাথী ওর কাছে একটা কোরআনের কপি, তার বক্তব্য এই জামিয়া ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, আমি নিজে উপস্থিত ছিলাম, তিনি বক্তব্য রাখছিলেন ফ্রান্সি ভাষায়, আর আরেকটা লোক তার অনুবাদ করেছে আরবে। শেখ ইবনে উসাইমিন উপস্থিত রহমতুল্লাহ আলাইহি, তিনি বললেন আমার এক সাথী সে অন্য অভিষেক, ওর কাছে দেখি হঠাৎ করে এরকম একটা কপি, আমি তাকে বললাম এটা কি, সে আমাকে দেখায়, কারণ বুঝলেন বাবার অফিসে চলে যাবে এটা মুশকিল না, এটা তো দেখা না, ও লুকিয়ে রাখছে, সে বলছে না ওটা আমাকে দাও, সে বলছে না দেবো না, পরে কিরকম করে ওর কাছ থেকে নিয়েছে, তো বলল আমি এই কপিটা আমি নিয়ে যাচ্ছি কোরআন আর কি, আমি তোমাকে তিন দিন পর দিয়ে দিচ্ছি, পরে সে পড়ল আলিফ লাম মিম, দেখেন কেমন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনা আস-সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দেখেন আপনি তো কোরআন পড়েন, অনুধাবন করলেন, চিন্তা বিকির করলেন, এমনি বললেন আলহামদুলিল্লাহ, ও দেখো বুঝছে, ও তো এমনি ফাদার বড় বিদ্যান খ্রিস্টানদের ফাদার বুঝলেন, আপনার আলিম আর কি বলছে সুবহানাল্লাহ। ওই প্রথম দু তিনটি আয়াত পরেই তার ভিতরে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। প্রথম দু তিনটি আয়াত পাঠ করে এই আয়াতগুলি অনুগত করলে তো এখন কথা শোনা যাবে সাহ, তো একটা অংশ والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك যারা ঈমান রাখে আপনার প্রতি যে কোরআন নাযিল হয়েছে তার উপর এবং আপনার পূর্বে কা আপনার পূর্বে যে সব কিতাব নাযিল হয়েছিল গ্রন্থাদি নাযিল হয়েছিল ওই সব গ্রন্থাদির উপরে তারা ঈমান রাখে। সুবহানাল্লাহ, এই হলো তাদের কথা। সে খ্রিস্টান পাদ্রি, সে বলল আমরা তো বুঝি না সোমার কাকে বলে মুসলিম কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা কি তারা ঈমান রাখে কালামের উপর কোরআনের উপর, আর এর পূর্বেকার যেসব কিতাব গ্রন্থ তাওরাত জবুর ইনজিল তার কথা অনুযায়ী আর কিতাবুল মুকদ্দাসের উপর ঈমান রাখে। সুবহানাল্লাহ, বাস শুধু এর উপর গবেষণা করে সে ইসলাম মুসলমান মুসলমান হয়ে গেল ইসলাম কবুল। সুবহানাল্লাহ, ঘটনা কিন্তু অনেক লম্বা, পরবর্তী তার মাধ্যমে হাজার হাজার আফ্রিকি ইসলাম কবুল করেছে। সে বলল দেখেন আমি যখন পোপ ছিলাম কয়েক হাজার ডলার আমার বেতন ছিল, এবার আমি ওইসব পরিত্যাগ করে দিন হক কবুল করেছি, এবার আমি জামে ইসলামী আরবি ভাষা শিখছি, আমাকে তারা 600 রিয়াল বেতন দেয়, বুঝতে পারছেন 600 800 হয়েছিল বাস বেতন, মনে করেন যদি সে এটা বেতন বলে তাহলে আসতাম। আমার ভাইরা শুনেন, দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে সালাত ছাড়বেন না, বুঝতে পারছেন, দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে ইসলাম ছাড়বেন না, দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে দিন ছাড়বেন না, দিন বড় না দুনিয়া বড়, আখিরাত বড় না দুনিয়া বড়, আল্লাহর কালাম বড় না দুনিয়া বড়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বড় না দুনিয়া বড়, সবার উপরে আল্লাহ বড় না আপনার দুনিয়া বড়, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সময় আখিরাতকে অগ্রাধিকার দিয়ে চলবেন, দেখবেন ইনশাআল্লাহ দুনিয়াতেও শান্তি পাবেন, মারা যাওয়ার পরের জিন্দগিতেও শান্তি পাবেন, কেন কেয়ামতের দিন যখন উঠবেন তখনও শান্তি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ইউযিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান, আন্তরিক বিশ্বাস নিয়ে এই কোরআন পাঠ করবেন, তরজমা শেখার চেষ্টা করবেন, দর্শে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, দিনী আলোচনা শুনবেন, বুঝতে পারছেন, এবং যা শুনেন আমল করবেন। এরকম যেন না হয় যা শুনলাম এটা শুধু সৌদির জন্য, বাংলাদেশের জন্য না, বলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সৌদির জন্য না, সারা বিশ্বের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, যে সুন্নাহ আমি সৌদিতে পালন করব ওই সুন্নাত বাংলাদেশেও পালন করব ইনশাআল্লাহ। সেদিন আমাকে কালকে আমার এক ছেলে একটা ছাত্র বলল, উস্তাদ এরকম একটা লোক আছে মাঝেমধ্যে, তার নামও উল্লেখ করেছি, জানি না এখানে একটা লোক ওর নামে, কিন্তু আমি জানি সে কিনে, সে বলছে এটা সৌদিতে এটি বাংলাদেশে পালন করা যায় না, এটা সৌদির শুনি, এটা বাংলাদেশের শুনে পালন না, এখানে আছে মাঝেমধ্যে। বলেন তো এরকম যদি হয় তাহলে আমরা কি নবী সুন্নত মানলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নত কে অগ্রাধিকার দিলাম? চাই বাংলাদেশ, চাই পাকিস্তান, চাই আমেরিকা, চাই লন্ডন, চাই সৌদি আরব, চাই যে কোনো জায়গায় যাবেন, যদি আপনি বুঝেন হক এরকম তাহলে এর উপরই প্রতিষ্ঠিত থাকতে হবে ইনশাআল্লাহ। যদি এরকম হন তাহলে বুঝা গেল আপনার কোরআন বুঝতে পেরেছে, তাহলে বুঝা গেল আপনার ঈমান সত্য সত্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর আছে। ইউযিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান, তবে ওয়া মা ইউযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ভালো করে বুঝুন কাদেরকে আল্লাহ পাক গোমরাহ করেন, যারা ফাসিক, যারা অবাধ্য তাদেরকে আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে গোমরাহ করেন, আর যারা বাধ্য আল্লাহকে মানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, আল্লাহর ভয়ে যাদের অন্তরে আছে রব্বুল আলামিন তাদেরকে তার রহমত থেকে নিরাশ করেন না এবং করবেন না, বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলেন আল্লাহ পাক সবাইকে গোমরাহ করে, গোমরাহ করে কাকে? যে ফাসিক, যে অবাধ্য, যে জালিম, যে নিজেকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করেছে তাকেই আল্লাহ পাক তার রহমত থেকে দূর করে দেন আর তাকেই গোমরাহ করেন। আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা কোরআন পাঠ করব, তরজমা শিখব, কোরআন শিখব, অনেক মুসলিম ভাই কোরআন পড়তে জানি না, তাই আসুন কোরআন শিখেন, হালাকাগুলিতে অংশগ্রহণ করুন, সময় দৈনিক আধা ঘন্টা 45 মিনিট লাগাবেন, দেখবেন ইনশাআল্লাহ কালকে আমাদের দিন পাবেন, মারা যাওয়ার পরেই পাবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন, আমিন, হেদায়েত দান করুন, আমিন, হক বুঝে হক বলার তৌফিক দান, আমিন, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমিন, আমাদের মা বাবাদেরকে মাফ করো, আমিন, সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আমিন, হে আল্লাহ মজলুমদেরকে উদ্ধার করো, আমিন, সিরিয়ার মজলুম মুসলমানদেরকে উদ্ধার করো, আমিন, হে আল্লাহ মুসলিম মুজাহিদিনদেরকে কামিয়াব করো, আমিন, হে আল্লাহ জালিমদেরকে পকড়াও করো, আমিন, দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, মুসলমানদেরকে এক করো, মুসলমান যারা নামে অনেক মুসলিম আছে ইয়া আল্লাহ শিরকের ভিতর, আল্লাহ এদেরকে শির থেকে উদ্ধার করে, আয় আল্লাহ ওদেরকে হকের পথে নিয়ে আসো, আয় আল্লাহ বেদাত থেকে সমস্ত মুসলমানদেরকে পাক করো, তোমার নাফরমান থেকে মুসলমানদেরকে আল্লাহ উদ্ধার, ওদেরকে তোমার নাফরমান থেকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, وتب علينا إنك أنت التواب الرحيم، واغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم الميتين برحمتك يا أرحم الراحمين، وصل اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.